العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে যে রোজার আদব সম্পর্কে বলছিলাম তারই কিছু কথা থেকে গেছে। চার নম্বর আদব ছিল আমাদের সেহরি দেরি করে খাওয়া, ইফতারি জলদি করা আর সেহরি দেরি করে খাওয়া। পাঁচ নম্বর আদব সুন্নাত ও নফল আমল সমূহ বেশি বেশি আদায় করা। দেরি করে বলছিলাম যে আজানের কিছু আগে খাওয়া শেষ করতে হবে, মানে রাত বারোটার সময় আপনি ভাবলেন খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আবার উঠতে পারবো না পারবো বা ঘুমের চেষ্টা হবে, রাত বারোটার সময় খেয়ে শুয়ে পড়লেন তা না, বরং চেষ্টা করতে হবে যাতে আপনি ফজরের আগে খেতে পারেন। আবার অনেকে ফজরের আগে খেয়ে দিয়ে শুয়ে পড়েনি, ফজরের নামাজ গুল মেরে দেয়। ফজরের নামাজ গুল মারলে কি, তাহলে একটা ফরজ করতে গিয়ে একটা ফরজ আপনি ছেড়ে দিলেন, তাহলে আপনার কি হবে? আর এমনিতেই আপনারা জানেন যে নামাজ পড়ে না, যে এগারো মাস নামাজ পড়ে না, সেই বেনামাজির রোজা কাজে লাগবে লাগবে না, সেই বেনামাজির হজ কবুল হবে না। যে ব্যক্তি কেবল হজের সময়ে নামাজ পড়ে, হজের আগেও পড়ে নি, হজে হজ করার পরে হাজি সাহেব নামাজ পড়ে না, এমন বেঢঙ্গা হাজি বেনামাজি হাজির হজ কবুল হয় না, তেমনি রোজাও তাই। এগারো মাস সে আল্লাহকে চিনল না, রমজান এলে সে আল্লাহকে চিনল। সুতরাং ফজর নামাজে গুল মারলে রোজার কোন লাভ হবে না। সব কি বলে সুন্নাত নফল আমল সমূহ বেশি বেশি আদায় করার মানে হচ্ছে যে এই মাস হচ্ছে ফজিলতের মাস, সুতরাং এই মাসে আপনি বেশি বেশি করে নফল পড়বেন। অবশ্য একটা জয়ী হাদিসে আছে যে এই এই মাসের একটা ফরজ বা একটা কর্ম সত্তর গুণ সব হয়, এটা সহি না। সুতরাং এই মাসে বেশি বেশি করে নফল, যেহেতু রোজার মাস ইবাদতের মাস, ইবাদত করবেন। এই মাসে সব থেকে বেশি যে আমলটা করতে হয় বা করা হয় সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত, যেহেতু রমজানের মাস হলো কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, অর্থাৎ কোরআনের মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা উচিত, পারলে খতম করা, পারলে তারাবিতে খতম করা, কিন্তু তারাবিতে খতম করা জরুরি নয়, যদি পারলে ভালো, যদি কষ্ট না হয় তাহলে খতম করা উত্তম, কিন্তু খতম করা জরুরি নয়। আপনি যখন সময় পাবেন রোজা অবস্থায় রাত্রে যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত হচ্ছে এই মাসের বিশেষ আমল। নম্বর সাত ওমরা সম্পাদন করা, যদি আপনি পারেন তা রোজার মাসে একটি ওমরা করুন। এই মাসের ওমরার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে হজ করার সমান সব হবে। শুধু হজ না, কার সাথে হজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে হজ, মানে সাহাবীর মতো হজ আপনার হয়ে যাবে যদি আপনি রমজান মাসে ওমরা সম্পাদন করেন। নম্বর আট এই মাসে যে বিশেষ কাজ সেটা হলো তারাবির নামাজ। তারাবির নামাজ অন্য মাসে নেই, তারাবিটা অন্য মাসে কি হয়, তাহাজ্জুদ হয়। এই মাসে তারাবিটা এসার পরে পড়া হয়, বিশেষ করে তারাবির নামাজ। আর এই নামাজ হলো সুন্নত পড়া কাজ, আট প্লাস তিন, আট যুক্ত তিন অথবা দশ যুক্ত তিন, এগারো রাকাত অথবা তেরো রাকাত বেদের সহ, এটাই হলো সুন্নত। তারাবির নামাজ এগারো রাকাত বেদের সহ সুন্নত, বড় যারা আরো দু রাকাত বেশি পড়তে পারেন তেরো রাকাত সুন্নত, কিন্তু তার থেকে বেশি পড়া যায় কি না এটা নফল হিসাবে আপনি পড়তে পারেন, নফল হিসাবে আপনি পড়তে পারেন কিন্তু সুন্নত হিসাবে না। সুন্নত কত রাকাত? এগারো রাকাত অথবা তেরো রাকাত। যেহেতু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ও রমজান সব সময় রাতের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগারো রাকাতে বেশি পড়েননি, তার মানে সুন্নতটা কি? তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত শুধু রাকাতটা দেখলেই হবে না, মা আয়েশা যে বর্ণনা দিয়েছেন এগারো রাকাতে, সেই এগারো রাকাত কি আমাদের মতো? হ্যাঁ, আমাদের তো তাও তো কথা কথা যেখানে কোরআন খতম হয় হয়, কিন্তু যেখানে কোরআন খতম হয় না বরং এমন এমন মসজিদ আছে যেখানে প্রথম রাকাতের তিন আয়াত পরে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, তাই না? প্রত্যেক দুই রাকাতে শেষের রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালদ আল্লাহু আকবার। আর যেখানে কোরআন খতম হয় সেখানে তো আরো মুশকিল। কোরআন খতম করতে গেলে আলহামদুলিল্লাহ মাঝে ভেঙে বাদ দিয়ে আল্লাহ দালিন আমি, মানে সুরা ফাতেহাটাও ঠিক মতো মানুষ শুনতে পায় না, গরগর গরগর গরগর করে পড়ে যায়। আর অন্য সুরা তো যা পড়ে যেহেতু মানুষ পাত্তাই পাবে না, যেখানে হাফেজ জাহেল গ্রাম, জাহেল গ্রামে একজন হাফেজ সাহেব এসেছে, কোন কোন হাফেজ আবার তিন জায়গায় খতম করে, তাই না? বুঝতেই পারছেন তাহলে সেখানকার খতমের অবস্থা। তিন দিনের কমে যদি খতম করে, তিন দিনের কমে যদি খতম করে তো সে কোরআনই বুঝে না। তো সুতরাং যে অত ঝরঝর করে পড়বে সে কি কোরআন বুঝে পড়বে? সে এমনি মুখস্থ করবে তো, তা কি মতো মুখস্থ করবে? এরকম কোরআন পড়ে লাভ নেই, এমন তারাবি পড়েও লাভ নেই। আবার তারাবি এটা দেখেন এমন ভাবে উঠে বসে যেন তার পায়ে স্প্রিং লাগানো আছে, ছাটা ঝট উঠে বসে, হ্যাঁ সাংঘাতিক অবস্থা। কাকে দানা খাওয়ার মতো, মুরগির দানা খাওয়ার মতো ঠকা ঠক ঠকা ঠক। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সেই নামাজি নামাজের দিকে তাকিয়েও দেখেন না, যে নামাজি তার নামাজে তার পিঠকে সোজা করে না, পিঠ সোজা করে না। তার মানে কি যে কমসে কম আপনি যখন রুকুতে যাবেন তখন পিঠটা সমতল করুন, রুকু থেকে উঠবেন তখন সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়ান, কিন্তু তাড়াতাড়ি পড়লে পরে সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াবার সুযোগ নেই, হাফ দাঁড়িয়েই আপনাকে সরাম যেতে হবে সেজদাতে। আবার সেজদা থেকে যখন উঠবেন তখন সোজা হয়ে বসার উপায় নেই। অবশ্য দেশে অনেকে দুই সেজদার মাঝে দোয়া পড়ে না, তো সুন্দর একটা দোয়া আছে, সে দোয়াটা পড়ে না, তাই না? দুই সেজদার মাঝে দোয়া পড়ে না বলে চটা চট সেজদা করে, অনেকে হাফ হাফ ওঠে আর হাফ নামে আল্লাহ আকবার আল্লাহ আকবার, এভাবে না তারাবির নামাজ পড়তে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ মতো না পারলেও আল্লাহ রাসূল তো সারা রাত নামাজ পড়তেন, যাই হোক লম্বা করে পড়তেন, অত লম্বা না পারলে মোটামুটি তো তার সুন্নতের খেয়াল রেখে লম্বা রাখতে হবে। সুতরাং তারাবির নামাজ শুধু রাকাত দেখলেই হবে না, তার গুণটাও দেখতে হবে, তাই না? পরিমাণ দেখলেই হবে না, তার গুণটাও দেখতে হবে। ৯ নম্বর কাজ যা এই মাসের জন্য বিশিষ্ট তা হলো এতেকাফ করা। যারা পারবে মোটামুটি ১০ দিন বা ৯ দিন এতেকাফ করতে রমজানের শেষ দশকে এতেকাফ করবে। এতেকাফের যে নিয়ম আছে সেই নিয়মাবলী মেনে এই দশ দিন আল্লাহর ইবাদত করবে খাস ভাবে রমজানে। আর এতেকাফ যদি কেউ অল্প করতে চায় অল্প করতে পারে, সর্বনিম্ন যদি কেউ ২৪ ঘন্টা কি বলে ১২ ঘন্টা এতেকাফ করতে চায়, এক রাত এতেকাফ করতে চায় তাও পারবে, সূর্য ডোবার আগে ঢুকবে সূর্য ওঠার পরে বেরিয়ে আসবে এতেকাফ করবে, বুঝতে পারবে? তাহলে কি ঘুমালে হবে না? এবার করবে আর কি, যাচ্ছে ইবাদত করতে হবে। এইভাবে যদি কেউ এতেকাফ করতে চায় তাও চলবে, কিন্তু সুন্নত কত? ২০ তারিখে সূর্য ডোবার আগে ঢুকতে হবে আর ঈদের নামাজ পড়ার জন্য সূর্য ওঠার পরে বেরিয়ে আসতে হবে। এইভাবে যদি আপনি এতেকাফ করেন তাহলে আপনার এতেকাফ হলো সুন্নত। আর অনেকে বলেছে ফরজে কিফায়া, অনেকে বলছে ফরজে কিফায়া, যাই হোক এতেকাফ করতে পারলে আপনার ভালো নিশ্চয়ই। মানে সূর্য উঠে গেলে ঈদের দিনে সূর্য উঠে গেলে তার এতেকাফ শেষ, মানে ঈদের চাঁদ উঠলেই চাঁদ উঠলে খবর শুনলে এশার নামাজ পড়ি তারপরে বাইরে যায়, এশার নামাজ পড়ি বের হয়ে যায়। এতেকাফ নাই করতে পারেন তাহলে কি করবেন? কমসে কম বিজোর রাত্রিগুলোতে, রমজানের শেষ দশকের বিজোর রাত্রিগুলোতে সারা রাত্রি নামাজ পড়বেন এবং সবে কদর অনুসন্ধান করবেন। তাহলে হুজুর, সারা রাত্রি নামাজ পড়লে তারাবি প্লাস অন্য কিছু পড়তে হয়, নফল পড়তে হয়, তাছাড়া তো আর এগারো টাকার তারাবি পড়েও সারা রাত কাটানো যায়। যদি আল্লাহ রাসূলের পথ পড়েন, লম্বা করে পড়বেন, পা ফুলে যাবে। এই জন্য ওলামারা বলছেন, যদি রাকাত সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় নফল হিসাবে, তাতে কোনো অসুবিধা হয় না। কিংবা চার রাকাত শুরু মানে এসার পরে করুন, আর চার রাকাত রাত বারোটার পরে করুন। চার রাকাত এসার পরে পরে একটু চাটা খেয়ে এদিক সেদিক করে, যাতে শরীরের স্ফূর্তি ফিরিয়ে নিয়ে এসে আবার চার রাকাত পড়ুন লম্বা করে, যাতে করে ফজরের আগে আপনি বেদা করতে পারেন। তারপরে গিয়ে খান রান ভাত খায় বা কি বলতে গিয়ে সেহরি খান। ব্যাস, সবে কদর অনুসন্ধান করা, যেহেতু সবে কদরে জানেন কত কত মাহাত্ম আছে, বিশাল মাহাত্ম সবে কদরের, তা হচ্ছে খাইরুম মিন আলফ শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। মানে হাজার মাসে যদি আপনি ইবাদত করেন, তো সেই ইবাদতের থেকে উত্তম হলো এক রাত্রে ইবাদত করা। এই রাতে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন, তো সেই এক রাকাত নামাজটা তিরিশ হাজার নামাজ অপেক্ষা, তিরিশ হাজার রাকাত নামাজ অপেক্ষাও উত্তম। একটা তাসবি যদি পড়েন, তো তিরিশ হাজার তাসবি অপেক্ষা উত্তম, যেহেতু আল্লাহ তাআলা বলছেন খাইরুম মিন আলফি শাহর। ঠিক আছে, আর অন্যান্য কাজ বেশি বেশি করে করতে হবে, ভালো কাজ আর নোংরা কাজ থেকে দূরে থাকতে হবে। রোজার নীতি এটা যে আপনি নোংরা কাজ থেকে দূরে থাকবেন। যে খারাপ কাজ, খারাপ কাজ তো সবসময় করা খারাপ, কিন্তু ভালো জায়গাতে যেমন মসজিদে, খারাপ কাজ সব জায়গায় করা খারাপ, মসজিদের ভিতরে আরো বেশি খারাপ। খারাপ কাজ সবসময় করা খারাপ, কিন্তু রমজানে করা আরো খারাপ। এইভাবে আপনি চেষ্টা করবেন যে যাতে কোন রকমের খারাপ কাজ না হয়। এজন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাহ ফি আন ইয়াদা ত্বামাহু আও শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা আমল বা অসংলগ্ন বা অসৎ কাজ বর্জন করতে পারল না, কোন প্রয়োজন নেই, আল্লাহ তাআলার কোন প্রয়োজন নেই যে সে উপোস থেকে নিজেকে কষ্ট দেবে। কি লাভ? যদি তোমার কষ্টের লাভই না হলো, তাহলে তুমি কষ্ট করছো কেন? সুতরাং নোংরা কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে নিজেকে দূরে রাখতে হবে। এজন্যই বলে রোজা শুধু পেটকে রোজা রাখানো না, পেটের রোজা শুধু রোজা নয়, পেটের সঙ্গে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজার নাম হলো রোজা। আর রোজা আপনি জানেন সম মানে হচ্ছে ইমসাক, ইমসাক মানে বিরত হওয়া, আর বিরত হওয়া মানে খাওয়া থেকে বিরত হওয়া, যৌন তা থেকে বিরত হওয়া, এবং সমস্ত রকমের নোংরা হাত আপনার বিরত হবে কোন খারাপ কাজ করতে কিংবা খারাপ কিছু ধারণ করতে, চোখ বিরত হবে কোন খারাপ জিনিস দেখতে, মুখ বিরত হবে কোন খারাপ হারাম জিনিস খেতে, আপনার পা বিরত হবে কোন খারাপ জায়গায় বা খারাপের দিকে চলতে, আপনার কান বিরত হবে কোন খারাপ জিনিস শুনতে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পেটের সঙ্গে রোজা রাখবে, তবেই সে রোজার মূল্য এবং মান পাবেন। রোজাতে কি কি মাকরুহ? হুজুর, মাকরুহ মানে এখানে বুঝেন না যে করা চলে না করা ভালো, এখানে মাকরুহ যে বললাম বা লেখা আছে এখানে, মাকরুহ মানে কি? ঘৃণিত, যা করা চলে না করা ভালো, এখানে উদ্দেশ্য তা নয়। এখানে উদ্দেশ্য হলো ঘৃণিত মানে হারাম। কিরকম হারাম? মিথ্যা কথা বলা হারাম, লেখা আছে না দু নম্বরে, মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, সব জায়গাতে এমনিতেই হারাম, তো রোজা রেখে হারাম না হারায় এটাকে মাকরুহ হবে, সবসময়ই হারাম, সুতরাং রোজা রেখে আরো হারাম। এইবারে মাকরুহ মানে যা করা চলে কিন্তু না করা ভালো কোনটা? রোজা অবস্থায় কুলকুচা মানে কুল্লি করা, নাকের মধ্যে পানি পানি বেশি টেনে নেওয়া, এগুলো হচ্ছে মাকরুহ। মাকরুহ বলতে ওই মাকরুহ যে মাকরুহ করা চলে না করা ভালো। কেন করা চলে না করা ভালো হুজুর? যেহেতু কুল্লি করতে করতে কুল্লি তো করতে হবে, হুজুর হবে কি করে? কুল্লি না গড় গড়া করা, গড় করি না কি বলে, যেটা কুলকুচে লিখেছে কুলকুচে কাকে বলে? গড় গড়া কুলকুচাকে একই, তাহলে কুলকুচা ভুল, কুলকুচা বা কুল্লি করা ভুল, বরং কি গড় গড়া করে, যে প্রত্যেকে পায়েটা টেনে নিয়ে অনেক সময় গলার ভিতরে চলে নিচে চলে যায় তাই না? এই জন্য বলছে মাকরুহ, মানে করো না, বাই চান্স নিচে চলে গেলে তোমার রোজা ভেঙে যাবে, আর অনিচ্ছাকৃত করলে রোজা ভাঙবে না, অতএব না করাই ভালো সাবধানতা পূর্বক। নাকের মধ্যে আমরা উজু করার সময় একটু হালকা টেনে নিয়ে তারপর নাকটা ছাড়ি তাই না? রোজার মধ্যে এরকম করা মাকরুহ, মানে করা চলে কিন্তু না করাটাই ভালো, কেননা বাই চান্স আমরা একটু জোরে টেনে দিলে সালাম করে নিচে নেমে যাবে, রোজা ভাঙলো না ভাঙলো না দ্বন্দ্ব মনে হয়। সুতরাং এগুলো হচ্ছে এই মাকরুহ, আর তার সঙ্গে দু নম্বর মিথ্যা বলা কিবত করা লাগানো ঠিক হয়নি, বরং এটা হচ্ছে হারাম তাই না? সবসময় হারাম। তিন নম্বর বলছে এমন সব জিনিস করা যা কামোত্তেজনা বৃদ্ধি করে, এমন সব জিনিস করা বা দেখা যাতে আমার আপনার কাম বা বাসনা বা যৌন উত্তেজনা সৃষ্টি করে। আপনি আপনার খারাপ তো খারাপই, আপনার অবৈধ মহিলার সাথেও নয়, অবৈধ ফিল্মের সাথেও নয়, আপনার স্ত্রীর সাথেও আপনি পারেন।